মানবতার মুক্তির স্বার্থে জীবনভর যিনি সয়েছেন শত অত্যাচার আর নির্যাতন, ঝরিয়েছেন রক্ত অসংখ্যবার, শহীদ করেছেন দানদান মোবারক, জীবনের অন্তিম মুহূর্তেও যিনি ভুলতে পারেননি আমাদের, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। মানবতার মুক্তিদূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখার অতৃপ্ত বাসনায় প্রেমিক মুসলমানের বুক চিরে বেরিয়ে আসে আকুল আকুতি। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। ও আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ, ও আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। তোমাকে পেয়েছেন যিনি পেয়েছেন খোদাকে তিনি পেয়েছেন খোদাকে তিনি, তোমাকে পেয়েছেন যিনি পেয়েছেন খোদাকে তিনি পেয়েছেন খোদাকে তিনি, তুমি যে দোনু আলো মেরি সরদার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। ও আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনাই হাজারো হাজি মদিনাই, তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনাই হাজারো হাজি মদিনাই, এ গরিবে তুমি হও মদদগার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। ও আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ, ও আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ আপনারা শুনলেন তরুণ কণ্ঠশিল্পী আইনউদ্দিন আল আজাদের স্বরচিত ও সুরারোপিত ইসলামী সঙ্গীতের ক্যাসেট দুর্নিবার দুর্নিবার। ক্যাসেটটির গ্রন্থনা ও ধারাভাষ্যে ছিলেন ইফতেখার তারিক এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম।